وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى: واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. প্রবাসী ভাইরা, আপনাদের কাছে গত দর্শে বলেছিলাম যে ইলম শিক্ষা করা জরুরি, যে ইলম শিক্ষা করা জরুরি তার গুরুত্ব আলোচনা করেও একথা বলেছিলাম যে যে জিনিস আপনার কাছে বড় সেই জিনিসের ইলম আগে শিখতে হবে। ইলম শিক্ষা ছাড়া দিনকে মানা, সঠিকভাবে মানা মোটেই সম্ভব না। ইলম যদি শিক্ষা না করেন, বিনা ইলমে যদি ইবাদত করেন, তো সেই ইবাদত ইবাদত না হয়ে কি হবে? বিদাত হতে পারে, সেই ইবাদত বিদাত হতে পারে। এই জন্য ইলম শিক্ষা জরুরি। বলতে বলতে বলেছিলাম নামাজ যে আমরা পড়ি, সেই নামাজ ঠিক মতো হয় কি না। যে নামাজ আমরা পড়ি সেই নামাজ হচ্ছে ফরজ, কিন্তু ফরজ আদায় হয় কি না? মহান আল্লাহ আমাদেরকে নামাজ কায়েম করতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন ঠিকই, কিন্তু সেই নামাজ পড়া আসলে নামাজ কায়েম না করলে নামাজ ঠিক মতো আদায় হয় না। আমি আপনাদের সামনে নামাজ সম্পর্কেই, নামাজ কিভাবে কায়েম হবে শিখতে হবে, বিনা ইলমে হবে না। সুতরাং নামাজ কিভাবে কায়েম হবে তা আপনাদেরকে শুনতে আপনাদের ধৈর্য আমি প্রার্থনা করছি। তা হল যে নামাজ যখন আপনি পড়বেন, নামাজের সামনে নালাল সাল্লার সামনে যখন দাঁড়াবেন, তখন আপনি খেয়াল করবেন আপনি এক অপরাধী। অপরাধী মানে আপনি পাপ করেছেন নাকি নিষ্পাপ? আপনি আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, তখন আপনি নিজে ভাববেন যে আমি একজন পাপী, আমি একজন অপরাধী, ক্ষমার ভিখারী, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি এক পলাতক দাস। পলাতক দাস মানে যে দাস তার প্রভুর কাছে, মালিকের কাছে কাজ করে, কিন্তু হঠাৎ করে সে পালিয়ে গেছে। এই পালিয়ে যাওয়াটা অপরাধ না? অপরাধ না। ক্রীতদাস যদি হয়, সে যদি নিজের প্রভুকে ছেড়ে পালিয়ে যায়, তাহলে তার নামাজ পর্যন্ত কবুল হবে না। এই জন্য আপনি ভাববেন যে আমি আল্লাহর দরবার থেকে একজন পলাতক দাস, পলাতক দাস, আমি পালিয়ে গেছি আল্লাহর দরবার থেকে। পালিয়ে গেছি কখন? যখন আমি আল্লাহর কথা না মেনে আমি পাপ করি। পাপ করলে আল্লাহর দরবার থেকে চলে যাওয়া হয়, পাপ করলে আল্লাহর দরবার থেকে চলে যাওয়া হয়। এই জন্য যখন আপনি আল্লাহর দরবারে আবার ফিরে আসেন, তখন আল্লাহ তাআলা খুশ হন। কতটা খুশ হন? যতটা ওই উটলা, উটলা খুশ হয় যে উট নিজের, যে উটের পিঠে নিজের খাদ্য পানীয় নিয়ে সফর করছিল মরুভূমিতে, চলতে চলতে এক জায়গায় গাছ দেখে বিশ্রাম নেওয়ার জন্য সে নামল, তারপরে গাছে ঠেস দিয়ে বসেছে, কিছুক্ষণের মধ্যে তার ঘুম চলে এসেছে, ঘুম চলে এসেছে, ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পর যখন চোখ খুলেছে, তখন দেখছে তার উট গায়েব। এবার অবস্থাটা কি হবে? আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব আসার সময় যদি আপনার 10-15 মিনিটের জন্য ফ্লাইট ছুটে যায়, তো কেমন মনে হয়? কত পস্তানি হয় মনের ভিতরে। এই লোকটা মরুভূমিতে কেউ কোথাও নেই, চারিদিকে বালি আর বালি, ধুধু করছে সূর্যের তাপে, উত্তপ্ত বালি চারিদিকে, সেখানে না খাবার আছে, না পানি আছে, না ছায়া আছে। উট পালিয়ে গেল, আর আপনার অবস্থা তখন কেমন? উটালা সে নিরাশ হয়ে এদিক সেদিক খুঁজবে, কোথায় খুঁজবে? চারিদিক তো নজর আসছে মরুভূমি। খোঁজার পর আবার ক্লান্ত হয়ে সে গাছে ঠেস দিয়ে বসে গেল, কিছুক্ষণের মধ্যে তার চোখ লেগে গেল। আবার কিছুক্ষণ পর যখন তার চোখ খুলে গেল, তখন দেখছে সেই ওট তার পানীয় এবং খাদ্য সহ দাঁড়িয়ে আছে। চলে গেছিল, পালিয়ে গেছিল উটটা, ফিরে এসে দাঁড়িয়ে আছে। তখন চোখ খুলেছে, দেখছে সেই উট দাঁড়িয়ে আছে, তখন আল্লাহর প্রশংসা করে বলছে, আল্লাহ তুমি আমার, তুমি আমার দাস আর আমি তোমার প্রভু, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। ঠিক বললো না ভুল বললো? ভুল বললো কেন? খুশির চোটে ভুল বললো, উল্টা পাল্টা বলতে শুরু করেছে, খুশি, এত খুশি হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই উটওয়ালা তার ফিরে পাওয়া উট পেয়ে যতটা খুশি হয়, বা হয়েছে তার থেকে বেশি খুশি হন আল্লাহ যখন কোন বান্দা তওবা করে তার দরবারে ফিরে আসে। কোন বান্দা যখন তওবা করে আসে, আল্লাহ গো আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহ আমি পালিয়ে যাওয়া দাস, আমি পালিয়ে যাওয়া বান্দা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তখন খুশ হন, আল্লাহ আকবার। আপনার বাড়ির ছেলে যদি পালিয়ে যায়, ভালো ছেলে, সমর্থ ছেলে এবং বড় ছেলে, উপার্জনশীল ছেলে যদি পালিয়ে যায়, আপনার মনটা কত খারাপ হয়। কিন্তু সে যখন ফিরে আসে আবার, সে আপনার অবাধ্য হয়ে চলে যায়, কিন্তু যখন ফিরে আসে আব্বা গো আমাকে মাফ করে দাও, আপনার খুশি হয় না? হয় না, মনটা মন খুশি হবে, আল্লাহ তাআলা খুশি হন। আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ গো আমি পালিয়ে যাওয়া বান্দা, আমি অনুতপ্ত হয়ে তোমার কাছে এসেছি, তোমার অনুগ্রহের আশাধারী, আমি একজন দুর্বল ক্ষমতাহীন, দুর্বল ক্ষমতাহীন না, আমাদের শক্তি সামর্থ্য আছে, আল্লাহর কাছে কিছুই নেই, যত বড়ই আমার ক্ষমতা থাক আল্লাহর কাছে আমার ক্ষমতা কিছুই নেই, একজন মিসকিন বান্দা আমি, মিসকিন, হঠাৎ করে বিশাল আমার বিল্ডিং, বিশাল বাড়ি, কিন্তু এমন নিমেষের মধ্যে, সেকেন্ডের মধ্যে আপনার বাড়ি কি হয়ে যাবে, সব চুর মার ধ্বংস হয়ে যাবে, কি বন্যা আসবে, ভূমিকম্প আসবে, কত রকম বালা মুসিবত এসে আপনাকে নিশ্চিহ্ন করে দিয়ে যাবে, নিষ্পিষ্ট করে দিয়ে যাবে, আপনার কোনো ক্ষমতা থাকবে না। মিসকিন আপনি, আল্লাহর সামনে আপনি দাঁড়িয়েছেন, আল্লাহ তুমি বিশাল বাদশাহ আর আমি একজন মিসকিন, আমার ক্ষমতাহীন, আমি একজন ক্ষমতাহীন বান্দা আর একজন নিঃস্ব অসহায় সাহায্য সহায়তার অভিলাষী, যে আল্লাহ। আর আপনি জানেন প্রত্যেক মানুষের ভিতরে একটা না একটা রোগ থাকে, থাকে না? থাকে না, নাকি মানুষ একদম নিরোগ? কোনো না কোনো রোগ থাকে, তার না থাকলে তার ছেলের আছে, তার না থাকলে তার বইয়ের আছে, রোগ থাকবে মনের ভিতরে, আল্লাহর কাছে চাওয়ার একটা আবেগ থাকবে, আগ্রহ থাকবে যে আল্লাহ আমি এই জিনিসটা চাই, কিছু না কিছু দুনিয়ার ক্ষেত্রে, কিছু যদি নাও থাকে তাহলে চাওয়ার কি, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও আর জাহান্নাম থেকে মুক্তি দাও, নাকি এটা চার নেই? এটা থেকে কেউ কি নিজেকে মুক্ত মনে করে, নিজেকে নিরাপদ মনে করে যে আমি আজাব থেকে বেঁচে যাব? আল্লাহ করিম, আল্লাহ করিম বললে পার পাবেন না, কাজ করতে হবে, কাজই আপনাকে বাঁচাবে, এছাড়া ইমান ছাড়া আপনি আল্লাহর দরবারে পার পাবেন না। আপনি একজন পথ নির্দেশের আশাধারী, এই চারিদিকে সারা বিশ্বে দেখছেন যত মত তত পথ, ঠিক কত রকম বলছে, এক এক হুজুরের মত এক এক রকম, এক এক জন এক এক দিকে দাওয়াত দিচ্ছে, সঠিক পথ দেখাও আল্লাহ গো, তুমি আমাকে সঠিক পথ দেখাও, আমি সঠিক পথের আশাধারী, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ক্লিষ্ট পীড়িত আমি চারিদিকে মুসিবতে জর্জরিত, নিরাপত্তা ও নিরাময়ের ভিখারী, আমার দেশে নিরাপত্তা নেই, আমার বাড়িতে নিরাপত্তা নেই, অনেক সময় মানুষ থেকে নিরাপত্তা পাওয়া যায় না, অনেক সময় জিন ভূত থেকে নিরাপত্তা পাওয়া যায় না, অনেক সময় জীবজন্তু থেকে নিরাপত্তা পাওয়া যায় না, বিভিন্ন রকমের নিরাপত্তার দরকার, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও, আর রুজিহীন আল্লাহ তুমি আমার রুজি দাও। যাদের বাড়িতে খাবার আছে, রুজি আছে, তাদের কোনো চিন্তা নেই, কিন্তু যাদের বাড়িতে রুজি নেই, এক বেলা জোটে তো এক বেলা জোটে না, এক বেলা সারাদিন মেহনত করার পর হ্যাঁ এসে সামান্য ভাত কিংবা খাবার জোটে। খবরে শুনলাম যে এক ছেলে সকালে বেরিয়ে যায়, রাত্রে বেলায় চাল নিয়ে আসে, তবে ভাত চড়ে, সেই ছেলেকে খুন করা হয়েছে, খুন হয়ে গেছে। তার মা বাপের আহাজারি শুনে বুক কেঁপে যায়, মন কেঁপে ওঠে, এই ছেলে চলে গেল উপার্জনশীল ছেলে, যে সকালে বেরিয়ে যায়, সকালে বেলায় সন্ধ্যাবেলায় চাল আসে, চাল আসে তবে রান্না করতে পারে। আমি রুজিহীন, আল্লাহ গো তুমি আমাকে রুজি দাও। আর আপনি, আমরা প্রথমে বোধহয় বলেছি কিনা জানি না, আপনাদের প্রশ্ন করলে আপনারা উত্তর দেবেন, আল্লাহর কাছে কোনদিন রুজি চেয়েছেন? যাকে প্রশ্ন করছি, আল্লাহর কাছে কোনদিন রুজি চেয়েছেন? চাননি যে আল্লাহ তুমি আমাকে রুজি দাও? চেয়েছেন? হ্যাঁ ভাই, কোথায় চেয়েছেন, কোন সময় চেয়েছেন, নামাজের ভিতরে না নামাজের বাইরে? ভিতরে কখন চেয়েছেন আপনি? না, তা বলে তো হবে না, আপনি নামাজে যখন চাইছেন তখন চাওয়ার একটা শব্দ আছে, একটা কথা আছে, একটা বাক্য আছে, সেটা কি? নামাজের ভিতরে, আপনি বাংলা বলেছেন তো, নামাজের ভিতরে যদি বাংলা বলেন তো তোমার নামাজ কি করে থাকবে? কোন সময় বাংলা বলেছেন আপনি? নামাজের ভিতরে কি বাংলা বলা যায়? তাহলে আপনি বলছেন নামাজের ভিতরে রুজি চেয়েছি। হ্যাঁ, কোনদিন রুজি চেয়েছেন নামাজের ভিতরে কিংবা বাইরে? আল্লাহর কাছে বলেছেন যে আল্লাহ আমাকে রুজি দাও? কোথায়? নামাজ বাদে মোনাজাত করে বলেছেন। কিন্তু আমি বলছি যে নামাজের ভিতরে কোনদিন আল্লাহর কাছে রুজি চেয়েছেন? হ্যাঁ, কোথায়? দুই সিজদার মাঝে আমরা আল্লাহর কাছে রুজি চাই। দুই সিজদার মাঝে কোন দোয়া আছে? আছে। দুই সিজদার মাঝে বসে কোন দোয়া আছে? যে দোয়াটা আছে তার মধ্যে আল্লাহর কাছে রুজি চাওয়া হয়, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ আমি রুজির আশাধারী। প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে রুজি চাই। কিন্তু আমরা এমন হতভাগা বান্দা যে আল্লাহর কাছে যা চাই তা নিজেই জানি না কি চাই, আল্লাহ কি দেবেন আমাদেরকে? সুতরাং নামাজ কায়েম করতে হবে। যতক্ষণ না আপনি নামাজে কি চাইছেন বুঝছেন না, রুজি চাইছেন, আবার অনেকে দোয়া মুখস্থ নেই জানে না, সুতরাং সে চাইতে পারে না। অনেকের মুখস্থ আছে কিন্তু সে জানে না, মানে জানে না, এই যে অবস্থা। এই জন্য আপনি বলছি যে নামাজে যখন দাঁড়াবেন তখন আপনার সমস্ত অবস্থাটা আল্লাহর সামনে প্রকাশ হতে হবে, আল্লাহ আমার রুজি নেই, রুজিহীন আমি, আমার সব টানাটানি সংসার, আমার সংসারে আমি সম্পূর্ণ খরচ যোগাতে পারি না, লেখাপড়ার জন্য ছেলেদের টাকা পয়সা যোগাতে পারি না, স্ত্রীর ফরমাইশ যোগাতে পারি না, তার সাথ সৌন্দর্যের ব্যবস্থা আমি করতে পারি না, বাবা অসুস্থ তাদের চিকিৎসার জন্য আমি ওষুধ যোগাড় করতে পারি না, বহু রকমের চাহিদা আছে। সেই চাহিদার কথা আপনি আল্লাহর কাছে কোনদিন আরজ করেছেন, নিবেদন করেছেন যে আল্লাহ তুমি আমাকে দাও? নামাজের ভিতরে আছে, নামাজের ভিতরে আছে, রুজিহীন আমি, রুজির ভিখারি। আর মনে রাখুন যে এসব ভিক্ষা আপনি তার দরজা ছাড়া অন্য কারো দরজায় পাবেন না। রুজি কোথাও পাবেন আল্লাহ ছাড়া কারো কাছে? নাকি বাবার কাছে একবার গিয়ে চাইলেই পেয়ে যাবেন? বাবা অমকের কাছে, বাবা অমকের দরবারে গিয়ে রুজি চাইলেই বাস খালি হাতে আর ফিরবেন না, তাই না? এটা কি? এটা শিরক। তুমি রুজি কোথা পাবে? রুজি কে দেবে? আল্লাহ দেবে। তোমার সন্তান নেই, সন্তানহীন সন্তান কে দেবে? আল্লাহ দেবে। বাবার দরবারে নেই, যদি কেউ এরকম করে তো সে শিরিক করে। সুতরাং আপনি আপনার মনের কথা আল্লাহর কাছে দাঁড়াবেন, জানাবেন, আর আপনি জানবেন যে এই সমস্ত পাওয়া আল্লাহ ছাড়া অন্যের কারো কাছে পাওয়া যাবে না। তাই আপনি প্রত্যেক রাকাতে বলে থাকেন, হে আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। কে বলবে? আর সরকারভাবে বলুন, এ কথাটা কখন বলি? হে আল্লাহ আমরা কেবল তোমারই কাছে সাহায্য চাই এবং তোমারই ইবাদত করি, আর কারো কাছে সাহায্য চাই না। তোমারই সাহায্য চাই মানে আর কারো কাছে চাই না, কারো দরবারে চাই না, তোমারই দরবারে সাহায্য চাই। কোথা বলি এটা? প্রত্যেক রাকাতে বলি। হ্যাঁ, নামাজের প্রত্যেক রাকাতে আমরা আল্লাহ তাআলাকে কথা বলি, আল্লাহ গো আমরা কেবল তোমারই ইবাদত করি, তার মানে আর কারো ইবাদত করি না, কারো দাসত্ব করি না, কারো বন্দেগী করি না, কারো জন্য সিজদা করি না, কারো সামনে নত হই না, কারো জন্য রুকু করি না, কারো জন্য কেয়াম করি না, কারো জন্য নজর মানি না, কারো জন্য কোরবানি করি না। কথা বলি, আর তোমারই কাছে সাহায্য চাই। যত রকমের সাহায্য আছে, সন্তান সাহায্য, রুজি সাহায্য, যা যে কোন রকমের সাহায্য আছে, যে সাহায্য করার ক্ষমতা তুমি ছাড়া কারো নেই, কারো কাছে চাই না। কথা বলি, প্রত্যেক রাকাতে এই কথা না বললে আমাদের নামাজই হবে না। ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন। বুঝতে পাচ্ছেন আমরা কি জানি? আমাদের ইলম কতটুকু বুঝতে পাচ্ছেন? যেটা আমরা বলি প্রত্যেক রাকাতে বলি অথচ আমরা জানি না। এই জন্য খেয়াল রাখতে হবে যে আমরা যা বলছি তা যেন বুঝি, ইবাদত করে থাকি, তোমার এই নিকটে সাহায্য ভিক্ষা করি। আর অনেক সময় মানুষ মিথ্যা বলে, অনেক সময় মানুষ মিথ্যা বলে, কি বলে? যা আমরা আল্লাহ তোমারই ইবাদত করি, অথচ সে অন্যের ইবাদত করে, তাই না? আল্লাহর সঙ্গে অন্যের ইবাদত করে, আর সে নামাজে বলে আল্লাহ আমার তোমারই কাছে সাহায্য চাই, দেখা যায় সে অন্যের কাছেও সাহায্য চায়, অথচ মিথ্যা বলে সে, মিথ্যা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। হে মুসিবতগ্রস্ত মানুষ, যদি তোমার মুসিবতের সময়ে সাহায্যের দরকার হয়, সেই সাহায্য চাও আল্লাহর কাছে, কার মাধ্যমে? বিসসালাহ। যখন কোন মুসিবতগ্রস্ত হও তখন প্রথম কাজ হলো তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আর যখন সাহায্যের সময় আসবে তখন তুমি কার মাধ্যমে সাহায্য চাও? নামাজের মাধ্যমে সাহায্য চাও, কারণ তুমি নামাজে বলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজে সাহায্য চাও, নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এটা হচ্ছে খুব ভারী জিনিস, খুব বড় জিনিস, কিন্তু যে বিনয় নম্র মানুষ, যে বিনয় নম্র বান্দা, তার কাছে অতি সহজ। নামাজ খুব ভারী জিনিস, বুঝলেন? নামাজ খুব ভারী জিনিস, নামাজ কার জন্য ভারী বলছি পরে। এখন আপনার উচিত হল যে আপনি আপনার বিপদ আপদের সময়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আর আপনি ওয়াদা করছেন, বলছেন মুখে বারবার, প্রত্যেক রাকাতে বলছেন যে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। অতএব নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। যত রকমের সাহায্য, আপনি যে সাহায্য করার ক্ষমতা আল্লাহর কাছে নেই, সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। এমনিতে আছে যে সাহায্য বান্দা করতে পারে যথাসম্ভব আপনি তার কাছে, আর কোন বান্দার কাছে সাহায্য চাওয়া যায়, তাই না? কয়টা শর্তে? কয়টা শর্তে নতুন ভাইরা মনে রাখেন, কোন বান্দার কাছে সাহায্য চাওয়া যায়। এখানে আল্লাহ আল্লাহর কাছ ছাড়া সাহায্য চাওয়া যায় না, ঠিক কিনা? কিন্তু বান্দার কাছে সাহায্য চাওয়া যায়। ভাই 200 টাকা হবে, ভাই 500 রিয়াল ঋণ দিতে পারবেন, ভাই আমাকে অমুক লোক, অমুক মস্তান আমাকে মারামারি ধরাধরি করছে, তাকে চোর গুন্ডা সাহায্য চাওয়া যায় না, যায় না? কিন্তু তিনটে শর্ত আছে। কোন আল্লাহ ছাড়া অন্যের দরবারে চাইতে হলে তিনটে শর্ত আছে। নম্বর এক, যার কাছে আপনি সাহায্য চাইছেন তাকে জীবিত থাকতে হবে, যদি মৃত হয় তাহলে তার কাছে সাহায্য চাওয়া চলবে না। হুজুর, আল্লাহর ওলিরা কোনদিন মারা যান না, মৃত হন না, নবী মৃত নন। আল্লাহ তাআলা বলছেন ওলা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে মৃত বলো না। তো মৃত বলো না মানে কি তারা আসলে মৃত, জীবিত? মৃত বলো না, ঠিক আছে, কিন্তু তারা কি বাল আহিয়া, আল্লাহ বলছেন বাল আহিয়া, কিন্তু ওলা কিল্লা তাশউরুন, তোমরা তার তাদের জীবনের কথা অনুধাবন করতে পারো না। তার মানে তারা মৃত, মারা গেছেন, এই দুনিয়া থেকে চলে গেছেন, তারা এই দুনিয়ার হাল হকিকত আমাদের কথা শুনতে পান না, না ঠিক না বল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে যখন দরুদ পাঠ করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ শুনতে পান? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পৌঁছায় না পৌঁছায় না আল্লাহ তার কাছে? পৌঁছায়, কিন্তু তিনি নিজে শুনতে পান না, টেলিগ্রাফ আছে, বিশেষ ফেরেশতার দরুদ পৌঁছে দেওয়ার জন্য ফেরেশতা আছেন। আচ্ছা, আল্লাহ নবীর কবরের সামনে যদি দরুদ পেশ করা হয় তাহলে কি আল্লাহ নবী শুনতে পান? তাও শুনতে পান না। মাইকে বললো আল্লাহ নবীর মসজিদে মাইকে খুতবা হচ্ছে, দরুদ পাঠ করা হচ্ছে, তাই না? আল্লাহ নবী নিজে শুনতে পান না? এই বিশ্বাস রাখতে হবে, ইহ জগৎ ছেড়ে চলে গেছেন যারা যারা নবী আউলিয়া যারাই আছেন, তাদের মাঝে যবনিকার, আমাদের মাঝে যবনিকায় জগতের কোনো খবর তারা বুঝতে পাচ্ছেন না এবং কোন জিনিস তারা শুনতে পাচ্ছেন না। সুতরাং তাদের কাছে চাওয়া আমাদের ভুল। প্রথম শর্ত হল কি, যার কাছে আপনি সাহায্য চাচ্ছেন তাকে জীবিত থাকতে হবে। দুই নম্বর শর্ত হল উপস্থিত থাকতে হবে। যদি উপস্থিত না থাকে, এমন এক লোক যার কাছে আপনি সাহায্য চাইবেন সে বাংলাদেশে আছে, আপনি সৌদি আরবে বসে তার কাছে সাহায্য চাইছেন, জায়েজ না জায়েজ? ও বাবা আমার এই রোগ হয়েছে, তুমি বাঁচিয়ে বলবেন হুজুর উনি তো জীবিত আছেন, আপনি তো বলেন জীবিত থাকতে হবে না। দ্বিতীয় শর্ত হল উপস্থিত থাকতে হবে। সে যদি বাংলাদেশে থাকে, আমেরিকায় থাকে কিংবা আর কোথাও থাকে, তো এখান থেকে তার কাছে সাহায্য চাওয়া যাবে না। তাহলে হুজুর এমন কোন সাহায্য যে সাহায্যের জন্য যদি মোবাইলে চাওয়া হয়, ফোন করে দিলাম যে হ্যাঁ ভাই আমাকে এই করতে হবে, আপনি অমুক জায়গায় যান এটা করে দেন, এইটা এটা তো উপস্থিত না, এটা উপস্থিত থাকার মতোই কথা যখন বলছেন ডাইরেক্ট, এটা কি উপস্থিত থাকার মতোই, কারণ সরাসরি কথা বলতে পারছেন, এটা উপস্থিত থাকার পর্যায়ভুক্ত। আর নম্বর তিন নম্বর শর্ত কি? তিন নম্বর শর্ত হল যে সাহায্য আপনি তার কাছে চাইছেন সেই সাহায্য করার ক্ষমতা থাকতে হবে। এখন একটা লোক জীবিত আছে, উপস্থিত আছে, বলছে বাবা আমাক সামনে দাঁড়িয়ে আছে, সামনে বসে আছে, বাবা আমাক আমার একটা সন্তান চাই, আমাকে সন্তান দেন। ইনি জীবিত আছেন, উপস্থিত আছেন, কিন্তু সন্তান চাইছি, সন্তান দেওয়ার ক্ষমতা এনার আছে? আমাকে রুজি দেন, রুজি দেওয়ার ক্ষমতা এনার আছে? যদি না থাকে তাহলে সেই চাওয়া চাওয়া জায়েজ নয়, সেই চাওয়া চাওয়া জায়েজ নয়। সেই চাওয়া কার কাছে চাইতে হবে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তুমি কারো লোকের কাছে চেয়েও না, লোকের কাছে চাইলে কি হবে, লোকের কাছে চাইলেই তুমি কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। যখনই কোনো মানুষের কাছে হাত পাতবে তখনই সেই মানুষের কাছে তুমি কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এই জন্য সাহাবিরা যদি ঘোড়ার পিঠে কিংবা উটের পিঠে চেপে থাকতেন আর বাই চান্স হাত থেকে চাবুকটা মাটিতে পড়ে যেত, আর মাটিতে যারা দাঁড়িয়ে থাকতো তাদের কাছে তো আবার ঘোড়া থেকে নেমে নিতে সেটা কষ্ট না, যদি বলতো ভাই চাবুকটা দেন তো, বলা জানে যায় না, বলা যায়। আমরা অনেক সময় বলি ভাই এক পানি এনে দেন তো, ভাই এটা করেন তো, এইরকম খবরদার করবে না। কারণ আমি হয়তো মান্যগণ্য ব্যক্তি, আমি বলছি ভাই এক লোটা পানি এনে দেন, উনি খুশির সাথে দেবেন, উনি খুশি হবেন, তবুও তুমি চেও না, তুমি চেও না, তুমি নিজের খেদমত নিজে করো, তা দেখে লোকে তোমার খেদমত করবে তাই না। কিন্তু তুমি নিজে খবরদার বলো না, চাবুকটা পর্যন্ত দিতে বলতেন না, ওই সাহাবি ঘোড়ার পিঠ থেকে নেমে চাবুকটা কুড়িয়ে নিতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে তখন কার কাছে চাও, আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাও। এমনকি যদি তোমাদের জুতোর ফিতে ছিঁড়ে যায় সেই জুতোর ফিতে চাও কার কাছে, আল্লাহর কাছে। জুতোর ফিতে কি আল্লাহর কাছে পাওয়া যাবে, আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ ব্যবস্থাটা করে দেবেন, কমসে কম জুতোর ফিতে ছিঁড়ে গেছে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, পাওয়া যাবে মানুষের কাছে, দোকান থেকে কিনতে পাওয়া যাবে, কিংবা কোন মুচির কাছে গিয়ে যারা জুতো সেলাই করে তাদের কাছে গিয়ে আপনি ঠিক করে নিতে পারেন, তবু আল্লাহর কাছে চাও, কারণ আল্লাহ ব্যবস্থা করে দেবেন। চাইতে হবে কেবলমাত্র কার কাছে, আল্লাহর কাছে। সুতরাং নামাজের ভিতরে আপনি আল্লাহর কাছে সাহায্য চান, যত রকমের সাহায্য চাওয়ার আপনার দরকার আছে তত রকম আপনি সাহায্য চান। তা বলে দুনিয়ার দুনিয়া চান, যদি নামাজে শুধু দুনিয়াই চান যে আল্লাহ আমাকে পাঁচতলা বিল্ডিং দাও, 500 বিঘে সম্পত্তি দাও, কিংবা এই দাও ওই দাও, এগুলো নামাজের ভিতরে চাওয়া যাবে, এগুলো নামাজের ভিতরে চেয়ে আপনি নিজের মনকে ছোট করেন না। আপনি আল্লাহর বান্দা, আল্লাহর জন্য ইবাদত করছেন, তো আল্লাহর ইবাদতে কমসে কম যেটা দরকার, কিন্তু দুনিয়া চাওয়া যাবে না এমন কথা না। এই যে বললাম বালা মুসিবত থেকে রুজি চাওয়া যাবে, আল্লাহ রসুল নিজে রুজি চেয়েছেন নামাজের ভিতরে, রুজি চাওয়া যাবে। সুতরাং আল্লাহর কাছে নামাজের ভিতরে নামাজের মাধ্যমে চাইতে হবে। নামাজে আপনার চক্ষু শীতল হোক, চক্ষু শীতল কাকে বলে জানেন, চক্ষু শীতল মানে চোখ ঠান্ডা হয়ে গেল, চোখটা কি আসলে ঠান্ডা হয়, চোখ ঠান্ডা হওয়া কাকে বলে, যেমন কথার জন্য বলি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ তুমি আমার পরিবার পরিজনকে বা আমার স্ত্রী সন্তানকে চক্ষু শীতল করো। চক্ষু শীতল করো মানে কি, তার মানে হলো আমি উদাহরণ দিচ্ছি, চক্ষু শীতল কখনো হয় কিভাবে হয় বলছি, আপনার স্ত্রী সে আপনার সাথেই ঘুমিয়ে আছে কিন্তু ফজরের আজান হওয়ার আগে সে উজু করে এসে আপনার পাশে বিছানায় তাহাজ্জুদ পড়ছে, সেই সময় মনের ভিতরটা কেমন হবে, তাকে বলতে হয়নি, নিজেই তাহাজ্জুদ পড়ছে, আপনার মনটা খুশ হবে না হবে না, যদি আপনি নামাজি হন অবশ্য, আর যদি নামাজ পছন্দ না করেন তাহলে তো চোখ জ্বলবে তাই না, হ্যাঁ মোতাবা চলে এলো, হ্যাঁ বিছানা ছেড়ে চলে গেল, দেখো মোতাবা, যদি আপনি নামাজ পছন্দ করেন আল্লাহকে পছন্দ করেন তবে না আপনার চোখটা কি হবে, শীতল হবে, ঠান্ডা হবে, আর যদি তা না হয় চোখ জ্বলবে, এই হলো চক্ষু শীতল হওয়া। হ্যাঁ সামনে আপনার ছেলে মাশাআল্লাহ ইসলামী লিবাস পরে মসজিদ থেকে নামাজ পড়ে আসছে, দেখে কত ভালো লাগছে, এটাকে বলা চোখ জোড়ানো, নয়নাভিরাম বলা হয়, নয়নাভিরাম দেখলে চোখ জুড়িয়ে যায়, বাগানে ফুল ফুটে আছে একবার নয়নাভিরাম বাগিচা, দেখলেই সুন্দর সুন্দর ফুল আর সবুজ দেখে চোখ ঠান্ডা হয়ে যায়, চোখ শীতল হয়ে যায়, চোখ জুড়িয়ে যায়। তো নামাজ যখন আপনি পড়বেন তখন যেন আপনার চোখ শীতল হয়, কেন, খুশিতে, কার সামনে আপনি দাঁড়িয়ে আছেন আর আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন আর আল্লাহর সামনে আপনি একটা ফরজ আদায় করতে পারছেন, আল্লাহর আদেশ আপনি পালন করতে পারছেন, এই জন্য চোখ আপনার শীতল হয়ে উঠুক, হৃদয় মন ভরে উঠুক শান্তি ও স্বস্তিতে, উপশম হোক সকল প্রকার ব্যথা ও বেদনার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুইলাত কুররাতু আইনিন আইনিন ফি সালাতি, তার মানে বা কুররাতু আইনি ফি সালাহ, তার মানে আমার চক্ষু শীতল করা হয়েছে কিসের ভিতরে, এই নামাজের ভিতরে। কখনো কখনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কষ্ট পেতেন, মনে কষ্ট হতো, নামাজ পড়তে শুরু করতেন নফল নামাজ তাই না, আর ফরজ নামাজের সময়ে বিলালকে বলতেন, বিলাল একামত দাও, একামত দিয়ে আমার চক্ষু শীতল করো বা আমাকে আরাম দাও, ইকামত দিয়ে আমাকে আরাম দাও, আরাম দাও মানে কি, আরামদাও দুটো মানে হতে পারে, এক আরামদাও নামাজটা পড়লে পরে আমার কি হবে, ওই যে একটা ভারী থাকে না, যা ফরজটা আছে যতক্ষণ না পড়েছি যতক্ষণ না আদায় করেছি মনের ভেতরে একটা কি থাকে, একটা দায়িত্বশীলতা থাকে, তো সেটা আমার হালকা হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হলো নামাজ যখন আমি পড়ব, নামাজের ভেতরে আল্লাহর সঙ্গে যখন আমি মোনাজাত করব, তাতে আমার কি হবে, আমার আমি আরাম পাব, আমি তাতে তৃপ্তি পাব। এই তৃপ্তির জন্য হে বিলাল তুমি একামত দাও, অতএব আপনিও আপনার মনের পরম শান্তি নামাজেই খোঁজার জন্য আপনি নামাজে দাঁড়ান। এই সময় আপনি মিষ্টি সুরে সুন্দর কেরাত করুন, কোরআন মুখস্থ করেছেন, আর যদি আপনি নামাজ শেখার জন্য কুল আল্লাহু আহাদ ইন্না তাইনা মুখস্থ করে থাকেন তাহলে আর কি করার আছে, তাহলে তো সুন্দর করে মিষ্টি কেরাত পড়া কোনো সমস্যাই আছে না, মাত্র তিন বা দু সেকেন্ড তিন সেকেন্ডের মধ্যে আপনি ইন্না তাইনা কাল কাসার ফাসালের রব কানা হানি অন্যা শানে কাল হাব তাফাস। যদি আপনার কোরআন মুখস্থ থাকে আর করুন মুখস্থ, তারপর আপনি নামাজে দাঁড়িয়ে মিষ্টি সুরে কেরাত পড়তে থাকুন, দেখবেন যত পড়বেন তত আরো পড়তে মন চাইবে, কিন্তু কখন সেটা, যখন আপনি তার মানে বুঝবেন, মানে না বুঝলে আপনার তৃপ্তি আসবে না, মানে বুঝবেন তখন, কেরাত ছাড়তেই ইচ্ছা হবে না, সেই সময় মোনাজাতের এমন এক মিষ্ট স্বাদ আছে যা ত্যাগ করতেই মন হবে না, ইমামের পশ্চাতে হলে মনে হবে কেরাত আরো লম্বা হোক, কেরাত আরো লম্বা হোক, আর মানে না বুঝলে মনে হবে এত লম্বা কখন ছাড়বে কখন ছাড়বে কখন ছাড়বে, তাই না? আপনারা শুনেছেন সাহাবি, দুই সাহাবি যখন যুদ্ধক্ষেত্রে গিয়ে পাহারাদার ছিলেন, একজন বললেন যে তুমি একজন জেগে থাকে আর একজন ঘুমাই, দুজন ঘুমাইলে তো হবে না, তার শত্রু চলে আসবে বুঝতে পারবো না, তো একজন ঘুমাই তারপরে যখন হয়ে যাবে তখন তুমি ঘুমাবে আমি জাগবো। তো আনসারের সাহাবি জেগে থাকলেন, যেদিকে শত্রু আছে সেদিকে দৃষ্টি রেখে জেগে থাকলেন, ভাবলেন খামকায় বসে থাকবো জেগে থাকবো, তার মানে নফল নামাজ পড়তে শুরু করি, নফল নামাজ পড়তে শুরু করলেন, তখন শত্রুপক্ষ দেখে দেখে হ্যাঁ কিছু যখন লড়ছে আর অমনি তীর মারল, তীর যখন মারল তখন সেই তীর এসে সাহাবিকে বিঁধল, কিন্তু সাহাবি তখনও নামাজ পড়ে যাচ্ছেন, নামাজ পড়ে যাচ্ছেন, তীর এসে বিঁধেছে নামাজ পড়ে যাচ্ছেন, তারপরে যখন নামাজ শেষ হলো তখন সাহাবিকে উঠাচ্ছেন, বলছেন দেখো ভাই আমার এই অবস্থা দেখছেন, রক্তাক্ত অবস্থা, রক্ত গড়িয়ে যাচ্ছে, তীর মেরেছে, ও সুবহান আল্লাহ তোমাকে যখন প্রথম তীর মারলো তখন আমাকে জাগিয়ে দাওনি কেন? সাহাবি বললেন যে আনসারী সাহাবি বললেন আমি এমন একটা সূরা পড়ছিলাম যে সূরা শেষ করতে আমার মন হচ্ছিল না। দেখছেন নামাজের তৃপ্তি, নামাজ যারা পড়ে আল্লাহর জন্য পড়ে, আল্লাহর ধ্যানে পড়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ে, তাদের অবস্থা দেখুন, বলছে এমন একটা সূরা পড়ছিলাম যে সূরা শেষ করতে আমি পছন্দ করলাম না, তাই আমি তোমাকে জাগাইনি, তীর বিধা আছে তবুও। হুজুর এ তো বিশাল ব্যাপার, হ্যাঁ বিশাল ব্যাপার, অতটা আমি বলছি না যে তীর বিঁধা হয়েছে তবু আমি নামাজ পড়তে থাকেন, আমি তা বলছি না, শরীয়তের নিয়ম তা বলছি না, কিন্তু কমসে কম এতটুকু সৌর হওয়া দরকার যে আপনি যেটা পড়ছেন তার মধ্যে তৃপ্তি পাবেন, আপনি যেটা পড়ছেন যে সূরাটা পড়ছেন তার মধ্যে যেন আপনি তৃপ্তি পান, তার মধ্যে অভক্তি না থাকে, এটাই হল উদ্দেশ্য। নামাজ যদি আপনার চক্ষু শীতলতা হয় তাহলে নিশ্চয়ই কোন নামাজ আপনার পক্ষে ভারী হওয়া উচিত না, যদি আপনি মনে করেন যে নামাজ আমার জন্য চক্ষু শীতল তাহলে কোন নামাজ ভারী লাগবে, উঠি আবার নামাজটা বাকি আছে উঠি, এই যে কেমন একটা ভাব, তার মানে ভারী ভারী ভাব, এই যে ভারী ভারী হওয়ার মানেই হচ্ছে যে আপনি নামাজকে কি মনে করছেন, নামাজকে একটা বাড়তি কাজ মনে করছেন, বোঝা মনে করছেন, নামাজ আপনি সময় নষ্ট করা জিনিস মনে করছেন। কিছু লোক বলে, কিছু নাস্তিক বা কিছু মানে আধুনিক শিক্ষিত লোকেরা বলে নামাজ হচ্ছে সময় নষ্টকারী একটা জিনিস, এতে কোনো লাভ হয় না, তার কারণ তারা নামাজের গুরুত্ব জানে না, নামাজ কি জিনিস তা বোঝে না, আর যে জিনিসের গুরুত্ব বোঝে না সত্যিই সেটা বুঝবে না। এখন যদি কেউ নারকেল খেতে চায়, তাকে যদি নারকেলের কথা বলা হয়, নারকেলের ওপরটা যদি কামড় দেয় তো ভিতরে শ্বাসটা সে স্বাদ পাবে, আর যদি একবার স্বাদ না পায় ওপরটা কামড় ধরে এ আবার খায় নাকি ফেলে দেবে, সে দ্বিতীয়বার নারকেল খেতে চাইবে না, কিন্তু যে খেতে জানে সে নার ওপরের খোসাটা ছাড়িয়ে ভিতরে সেই শ্বাসটা বের করে খাবে, যতই শক্ত হোক তাকে ভেঙে তার ভিতরে যে শ্বাসটা আছে নরম শ্বাস সাদা মতো সেইটা খেলে পরে যে একবার তৃপ্তি পেলে সে বার বার খেতে চাইবে, তাই না? এরা হচ্ছে ওই যে ওপরে কামড় মেরে ফেলে দেয় একবার দূরে আবার খাই নাকি, নামাজের অর্থই বোঝে না, নামাজের স্বাদই বোঝে না। সুতরাং নামাজ যদি আপনার জন্য চক্ষু শীতলকারী হয় তাহলে আপনার পক্ষে নামাজ ভারী হওয়ার কথা না, এক প্রকার বোঝা মনে করা এবং সময় হলে তা কোন রকম আদায় করে নামিয়ে না দেওয়া পর্যন্ত অস্বস্তি বোধ করতে থাকা, কখন হ্যাঁ খালাস করতে পারি? কারণ নামাজকে ভারী মনে করা কার চরিত্র? মোনাফিকের চরিত্র, মোনাফিকের লক্ষণ। আল্লাহ তাআলা কি বলছেন দেখুন তার সাক্ষ্য দিয়ে, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা আল্লাহকে ধোকা দেয় অথচ আল্লাহ তাদেরকে ধোকা দেন, আল্লাহ তাদেরকে ধোকা দেন। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন নামাজ পড়তে দাঁড়ায় তখন বড় শৈথিল্যের সাথে দাঁড়ায়। নামাজ পড়তে দাঁড়িয়েছে, যাই যাচ্ছি যাব, যাই যাচ্ছি যাব, কেমন হবে নামাজ? বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিলকা সালাতুল মুনাফিক। ওই খেয়াল করতে থাকে, খেয়াল করতে থাকে, শেষকালে যখন সূর্য হলুদ হয়ে যায়, সূর্য ডোবার সময় হয়, তখন উঠে উজু করে চার রাকাত ঠকাঠক ঠুকে নেয়। এই নামাজের জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, উদাসীন থাকে। আল্লাযীনা হুম ইউরাউন, তারা লোককে দেখানোর জন্য নামাজ পড়ে। আসলে নামাজটা পড়ে কি জন্য? আল্লাহর জন্য নয়, এই জন্য তারা নামাজকে ভারী বোধ করে। নামাজ পড়তে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, দেখবেন কোন কোন লোক নতুন নতুন বিয়ে হয়েছে নামাজ বেনামাজি, তাই না? শ্বশুর বাড়িতে গিয়ে নামাজি পরিবেশে গিয়ে হ্যাঁ নতুন জামাই নতুন কাপড় চোপড় পরে আছে, এই আজান হয়েছে যাচ্ছি যাও, বউ বলছে যাও নামাজ পড়তে যাবে না, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, আরে যাচ্ছি, এই আরে যাচ্ছি করতে করতে মোতাবা বউ পেলে তো আরো মুশকিল, সবসময় নামাজ পড়তে পাঠাবে। আর আপনি চান না নামাজ পড়তে, কারণ আপনি নামাজি নন, আপনার জন্য নামাজ ভারী, আপনি নামাজ পড়তে চান না, সময় পার করে নামাজ পড়েন। আর এই রকমই এক শ্রেণীর মানুষ আছে যারা রাত্রে ঘুমায়, দেরি করে ঘুমায়, আর অ্যালার্মটা ঠিক কাজের আগে ডিউটির আগে লাগিয়ে রাখে। ফজরের সময়ে জামাতে উঠে উঠে জামাতে নামাজ পড়লে পরে তাদের সময় নষ্ট হয়, বলে কি যে দেরি করে শুলাম হুজুর, এখন যদি ফজরের সময় জামাতে নামাজ পড়তে হয় তাহলে উঠে জামাতে নামাজ পড়ে এলে আর শুলে ঘুম আসে না, শুলে আর ঘুম আসে না, ফলে আবার ডিউটিতে যেতে হবে, ডিউটিতে গিয়ে ঘুম আসবে। এখন এখন এক কাজ করলে হয় না, নামাজটাই বাদ দিয়ে দিলাম, ঠিক সাতটার সময় অ্যালার্মটা লাগিয়ে দিলাম, সাতটায় বেল বাজলো, উঠলাম, উঠে উজু করে ফজরের নামাজ পড়ে ডিউটিতে গেলাম, কেমন হয়? এরাও নামাজকে ভারী মনে করে, এরাও আসলে নামাজকে ভারী মনে করে। যথাসময় পার করে যারা নামাজ পড়ে তাদের নামাজ কবুল হয় না, তাদের নামাজ কবুল হয় না। এরা হচ্ছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে উদাসীন থাকে তাদের জন্য হচ্ছে ওয়াইল দোজক, ওয়াইল দোজকে তারা বয়েল হবে। কারা? যারা এই শ্রেণীর নামাজি, যারা নামাজ থেকে উদাসীন থাকে আর লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজ পড়তে দাঁড়ালে তারা শৈথিল্যের সাথে দাঁড়ায়। এক শ্রেণীর মানুষ আছে নামাজে দাঁড়িয়ে আছে, আর নামাজে দাঁড়ানো অবস্থায় দেখবেন নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে কখনো হ্যাঁ এরকম করছে, কেউ কেউ তো এইভাবে নামাজ পড়তে পড়তে হ্যাঁ নামাজ পড়তে পড়তে, ও কিন্তু নামাজ পড়েনি, সুরা পড়ছে ঠিকই কিন্তু মন গেছে কোথায়, অন্য এক জায়গাতে, তার মানে বুঝতেই পারছেন। কেউ তো আবার হ্যাঁ নাক খুঁটছে, কেউ আবার এই যে এই ভাবগুলো কি, এইরকম ভাবগুলো যে দেখায় তার মানে কি, নামাজ পড়তে পড়তে যদি কেউ এরকম করে তার মানে কি, তার মনের ভেতরটা কি চাঞ্চল্য আছে, তার মনের ভেতরে চাঞ্চল্য আছে, এই চাঞ্চল্যের কারণে সে নামাজে মন ঠিকিয়ে রাখতে পারছে না, এখানে চুলকানি ওখানে চুলকানি। একটা কথা বলি, যদি সত্যপক্ষে চুলকানি হয় তো নামাজে চুলকানি যায়জ না যায়জ? নামাজে চুলকানো যায়জ না যায়জ? চুলকানো ভালো নাকি না চুলকিয়ে নামাজ পড়ে যাওয়া ভালো? হ্যাঁ, মনে করুন আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, এমন সময়ে আপনার ঘাড়ে কিংবা আপনার এখানে চুলকানি শুরু হয়েছে, চুলকিয়ে নেওয়াটা ভালো নাকি সহ্য করে নামাজ পড়াটা ভালো? হ্যাঁ, আপনারা কি মনে করেন? চুলকে নেওয়াটা ভালো, কেন না? চুলকে নিলে পরে আপনি আরাম পেয়ে যাবেন, মনটা বসবে। আর যদি মনে করেন না ধৈর্য ধরতে হবে, ওই যে বলছো না পিছের কামড় দিলে পরে ধৈর্য ধরে নামাজ পড়তে হবে, তীর মারলে পরে চুপ করে হ্যাঁ নামাজ পড়তে হবে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি যদি আবার চুলকানি শুরু হয় আর আপনি এরকম এরকম করেন আর নামাজ পড়ছেন, তো মনটা কোথায় থাকবে? ওখানে থাকবে না, নামাজে থাকবে, ওই চুলকানি জায়গাতে থাকবে, তাই না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কেউ পেশাব পায়খানা আটকে রেখে নামাজ পড়ে তার নামাজ হয় না। পেশাব লেগেছে, পেশাব করে নামাজ পড়ো, তারপর পায়খানা লেগেছে, আসছি ইনশাআল্লাহ এখন বলবো, পায়খানা লেগেছে আগে পায়খানা সেরে তারপর নামাজ পড়ো, খিদে লেগেছে ভাত রেডি আছে জামাত চলে যায় যাক, তবু ভাত খেয়ে নামাজে পড়ে না, জামাতে যাবে গিয়ে মনটা ওইদিকে পড়ে থাকবে, হ্যাঁ তাই না? আর যদি ঘরের ভিতরে হয় তাহলে বুঝতেই পারছেন টাটকা গোস্ত রান্না হলে গোস্তে না ঢুকবে আর আপনি নামাজ পড়ছেন, বুঝতেই পারছেন কি অবস্থাটা হবে। না, আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও তারপরে নামাজ পড়ো। মোট কথা হলো, যদি চুলকানি হয় তাহলে পরে চুলকে নিতে হবে। নামাজ পড়ছেন, আপনার মোবাইলে রিং বাজছে, অনেকে মনে করে কি এসব মোবাইলে হাত দেওয়া হবে না, নামাজ পড়তেই থাকছে থাকছে আর রিং বেজেই যাচ্ছে, রিং বেজেই যাচ্ছে। তার হাত মোবাইলটা নিয়ে রিংটা বন্ধ করা বেশি ভালো নাকি আপনার না নড়াচড়া না করে আপনার মোবাইল হাতে না নিয়ে নামাজ পড়ে যাওয়া ভালো, কোনটা ভালো? তাড়াতাড়ি রিংটা বন্ধ করা ভালো। একটা রিং হারাম, বৈধ করা হয়েছে কোন রকম রিং, তাতে আবার অনেকে মিউজিক লাগিয়ে রাখে, মিউজিক তাতে তো কত বড় হারাম। আমাদের বাপ দাদারা মসজিদের ধারে পাশে যদি ঢোল বাজে তো কেউ অন্য জাতির লোক এসে ঢোল বাজে মার দিত, তাই না? মসজিদের ভিতরে বাজনা বাজাবার কোন প্রসঙ্গই আসে না। আমি একবার রেডিও নিয়ে গিয়ে খবর শোনার জন্য, এই মসজিদে রেডিও ঢোকানা, মসজিদে রেডিও ঢোকানো হবে না, কেন কি হলো? বলছে এতে বাজনা হয়, বলতে এখন তো হচ্ছে না, তবুও মসজিদ ঢোকাতে দেবে না। আর এখন এই মোবাইলের ফজিলতে মাশাআল্লাহ মসজিদের ভিতরে বরং নামাজের ভিতরে মিউজিক শোনা যাচ্ছে, কি সুন্দর সুন্দর মিউজিক আর কি সুন্দর সুন্দর গান, আবার গান লাগিয়ে রেখেছে। আল্লাহুল মুস্তাআন, আল্লাহুল মুস্তাআন। তাদের হোস্তাও থাকে না যে এই সমাজের মাঝে ঋণটা বাজবে আমার অপমান হবে, লোকে আমাকে কি ভাববে, তার মানে তো শুধু বেপরোয়া না পরোয়া, সে কিছুই মনে করে না, সমাজকে সে লাথি মারে, সমাজকে কিছুই মনে করে না, সমাজকে পরোয়াই করে না, সুতরাং সে মোবাইলটাও বন্ধ করতে ভুলে যায়। ঠিক আছে, তুমি যদি লাগিয়ে রেখেছো নামাজ পড়তে এসেছো তাহলে এটা বন্ধ করে আসো, কিন্তু যদি ভুলে যায় বাই চান্স সেটা আলাদা কথা, যদি ভুলে গিয়ে রিং বাজে তাহলে রিং বাজাও, খবরদার মিউজিক লাগিয়ে রাখবেন না, গান লাগিয়ে রাখবেন না মোবাইলে, সাধারণ রিং লাগিয়ে রাখুন, যখন রিং হবে তখন সঙ্গে সঙ্গে বাই চান্স ভুলে যান তাহলে নামাজ পড়া অবস্থাতে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেন, যাতে আপনার নামাজ এবং পাশের মুসল্লির গোটা মসজিদের মুসল্লির নামাজ নষ্ট না হয়। একটা মোবাইল বেজেই আছে, বেজেই আছে, আমি একবার নামাজ পড়ছিলাম আর মোবাইল তিনটে রাকাত, তিন রাকাত পুরোটাই রিং বেজে গেল, সে মনে করছে কি যে এই সময়ে মোবাইল বন্ধ করা হারাম, মোবাইল হাত দিয়ে মোবাইল বন্ধ করা হারাম, এই জন্য রিং বেজেই গেল, বেজেই গেল, সালাম ফেরার পর সে রিং বাজাল, কত কথা তাকে বলা হলো কিন্তু তার গরজটা। এগুলো হচ্ছে অনুভূতিহীন মানুষ যারা সমাজে আল্লাহকে তো ভয় করেই না আর সমাজে মানে যে চোখ দিয়ে আমাকে তাকাবে, রাঙা চোখে তাকাবে বা খারাপ চোখে দেখবে এটুকুই সে লজ্জা করে না, না আল্লাহকে লজ্জা করে আর না মানুষকে লজ্জা করে। মহান আল্লাহ বলছেন মুনাফিকরা এরা যারা শৈথিল্যের সাথে নামাজে দাঁড়ায় তাদের নামাজ দেখেই বোঝা যায় যে মুনাফিক, ইউরাউনান্নাস তারা আসলে লোককে দেখিয়ে নামাজ পড়ে, লোক দেখানি নামাজ পড়ে, ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কালিলা, নামাজ আসলে আল্লাহর জিক্রের জন্য পড়া হয় তাই না, আল্লাহকে স্মরণ করার জন্য পড়া হয়। আল্লাহ কি বলছেন আকিমিস সালাতা লিযিক্রি, আমাকে স্মরণ করার জন্য নামাজ পড়ো, কিন্তু মুনাফিক নামাজে আসে ঠিকই নামাজে দাঁড়ায় ঠিকই কিন্তু ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ফিহা ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহকে খুবই কম স্মরণ করে থাকে, হয়তো কোন সময় আল্লাহ আকবার বলল, কোন সময় সূরা পড়ল না পড়ল, কিন্তু তাতে তাদের মন থাকে না। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা মানাহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহ, তাদের দান আল্লাহ কবুল করেন না কেন, আল্লাহ দান কবুল করতে বাধা কিসের, কারণ তারা আল্লাহর সঙ্গে কুফরি করেছে আর রাসূলের সঙ্গে কুফরি করেছে। এখান থেকে কি বোঝা গেল, যদি কোন মানুষ কোটি কোটি টাকা দান করে তার দান কবুল হবে না যতক্ষণ না তার ঈমান থাকবে, বেঈমানের দান আল্লাহ কবুল করেন না যতই সে কোটি কোটি টাকা দান করুক, তবুও দান কবুল হবে না কেন, যেহেতু সে আল্লাহ রসুলকে গালি দিয়েছে কিংবা আল্লাহ রসুলের সঙ্গে কুফরি করেছে কিংবা আল্লাহর সঙ্গে কুফরি করেছে। আর এই মুনাফিক শ্রেণীর মানুষেরা ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, তারা নামাজে আসে শৈথিল্যের সাথে, আর ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন, আর বাধ্য হওয়া ছাড়া তারা দান করে না, বাধ্য হয়ে যদি কেউ দান করে তার দান কবুল হবে? হ্যাঁ, যাদের বাপ বা আম্মা মারা গেছেন সৌদি আরবে থেকে তারপরে দেশে গেলেন, দেশে সৌদি আরবে শুনে এলেন যে এইভাবে ভোজবাজি করা চলবে না তাই না, ভোজবাজি করা বিদাত, চল্লিশে করা বিদাত, চাহারম করা বিদাত, কি ছয় দিনে করা বিদাত তাই না, দিয়ে তারপরে গ্রামের মোল্লা মাতব্বর যখন বলতে লাগলো মিয়া তুমি সৌদি আরব থেকে এসেছো এত টাকা কামিয়ে নিয়ে এসছো, তোমার বাপ মারা গেল তো কিছু করবে না, দিয়ে আপনি নাম নেওয়ার জন্য অথবা বদনাম থেকে বাঁচার জন্য পাঁচ সাতটা গরু কিনে জবাই করে মানুষকে খাইয়ে দিলেন, কেউ নাম করলো কেউ বদনাম করলো, আর যদি নাম করলো তো আপনার আঙুল ফুলে কলা গাছ, আপনার মনটা ফুলে বেগুন ফোলা, কি বলে বেগুন ফোলা বলছি, বেলুন ফোলা হয়ে গেল। এই যে আপনি দানটা করলেন, পাঁচ সাতটা গরু জবাই করে সাতখানা গ্রামকে খাওয়ালেন, এতে আপনার স্বভাব আছে না নেই? স্বভাব আছে না নেই? নেই কেন? যেহেতু আপনি নাম নেওয়ার জন্য করেছেন অথবা বদনাম থেকে বাঁচার জন্য করেছেন, আল্লাহর জন্য করেন, কিংবা বাধ্য হয়ে, অনেক সময় বাধ্য হয়। একজন আমাকে টেলিফোন করে বলছেন, হুজুর বাড়িতে সব বড় বড় ভাই আছে, আমি সৌদি আরবে কামাচ্ছি, আমার কাছে টাকা চাচ্ছে, আমার বাপ মারা গেছে, তার কি করতে হবে? চার চল্লিশে করতে হবে। এখন কি করি? আমরা, আপনি করবেন না? বলছেন না, তাহলে তো মুশকিল, না করলে তো উপায় নেই, আমাকে তো ওরা এক ঘরে করে দেবে বা আমাকে অন্যরকম ভাববে, এখন আমি কি করি? বাধ্য হয়ে। তাহলে বাধ্য হয়ে করেন, বাধ্য হয়ে যখন আপনি করবেন, বাধ্য হয়ে যদি আল্লাহর উদ্দেশ্যে না করেন তাহলে আপনার কোন স্বভাব হবে না, হচ্ছে না। বাধ্য হয়ে হয়তো বা আপনার পাপ হবে না, আপনি যখন টাকা দিতে বাধ্য হচ্ছেন তখন পাপ হবে না, কিন্তু আপনি যখন বাধ্য হয়ে দিচ্ছেন, আল্লাহর ওয়াস্তে দিচ্ছেন না, তখন কি হবে? আপনার সব হবে না। নাম বদনাম থেকে বাঁচার জন্য কিংবা নাম নেওয়ার জন্য যদি আপনি করেন, আপনার সব হবে না। মুনাফিকদের অবস্থা এই যে তারা বাধ্য হওয়া ছাড়া দান করে না, তারা আল্লাহ আল্লাহ কি বলে আল্লাহকে কেবল দেখাবার জন্য নয়, মানুষকে দেখাবার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, মানুষকে সন্তুষ্ট করার জন্য তারা নামাজ পড়ে, সুতরাং তাদের নামাজ কবুল হবে না। উবাই ইবনে কাব থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ফজরের নামাজ পড়লেন, তারপর ফজরের নামাজে সালাম ফেরার পর জিজ্ঞেস করলেন, অমুক এসেছে, অমুক এসেছে? এখান থেকে বোঝা যায় অনেকে বলে যে এইভাবে হাজিরি নেওয়া ঠিক না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পর, নামাজে সালাম ফেরার পর জিজ্ঞেস করতেন যে অমুক এসেছে, অমুক এসেছে, তার মানে খোঁজ নিতেন কে এসেছে আর কে আসেনি। ইমাম সাহেবদের উচিত ঠিক এইভাবে খোঁজ নেওয়া, পাড়ার গ্রামের বা জামাতের কে আসেছে কে আসেনি, হয়তোবা সে অসুস্থ কেন এলো না, কিংবা যদি তার শৈথিল্য থাকে তাকে নসিহত করে বলা যাবে, ভাই আপনি ফজরে আসছেন না কেন? ঠিক এইভাবে খোঁজ নেওয়া দরকার, ঠিক আছে না? খোঁজ নেওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, আশাহেদুন ফুলান, আশাহেদুন ফুলান, তো কেউ কখনো বলা হতো হ্যাঁ, কখনো বলা হতো না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারতেন আর বলতেন, ইন্না হাতাইনি সালাতাইনি আসকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন, এই দুটো নামাজ মুনাফিকদের জন্য বড় ভারী নামাজ। কোন না দুটো? এশা আর ফজর, রাতের নামাজ বড় ভারী নামাজ, কিন্তু বর্তমানে এশার নামাজ ভারী নয়, তাই না? কারণ এশার পরে আমরা অনেক রাত জাগি, প্রায় এশার পরে চার ঘন্টা পাঁচ ঘন্টা জাগি, তাই না? কেন না? জাগানোর জিনিস এসেছে বর্তমানে, জাগানোর জিনিস এসেছে, তাই আমরা এশার পরেও চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা জাগি। আগের যুগে জাগানোর জিনিস ছিল না, না লাইট ছিল আর না কিছু দেখার ছিল, বর্তমানে এই জিনিস আছে বলে আমরা জাগি, জেগে থাকি, সেই মানে একটার পর একটা প্রোগ্রাম দেখতে থাকি, একটার পর একটা চ্যানেল দেখতে থাকি, ফলে রাত হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে ঘুমাতে নিষেধ করেছেন এবং এশার পরে কথা বলতে নিষেধ করেছেন। কেন এসার পরে কথা বলতে নিষেধ করেছেন? এসার পরে কথাবার্তা বলো না, ঘুমিয়ে যাও, যাতে করে ফজরের ঠিক সময়ে উঠতে পারো। আমাদের বর্তমান অবস্থা তার বিপরীত হয়ে গেছে। বর্তমান অবস্থা কি হয়েছে? এসার পরে কথাবার্তা কি, আর এমন কিছু প্রোগ্রাম দেখছি, এমন কিছু জিনিস দেখছি যে দেখতে দেখতে এমন সময়ে ঘুমাচ্ছি যখন সেই ঘুম থেকে আর ফজরের জন্য ওঠা কোনো প্রকারে সম্ভব নয়। কাঁচা ঘুম, সেই কাঁচা ঘুমে ওঠা সম্ভবই না। সুতরাং যুগ পাল্টে গেছে, এ যুগে এশার নামাজ আর মুনাফিকদের জন্য ভারী না। তবে হ্যাঁ, কোন নামাজ, এশার নামাজও হতে পারে, অন্য নামাজে মুনাফিকদের জন্য ভারী হতে পারে, যখন আপনি একটা প্রোগ্রাম দেখছেন, এই প্রোগ্রামটা ছেড়ে যেতে ইচ্ছা হয় না। অনেক খেলা পাগল লোক আছে, খেলা পাগল লোক খেলা দেখতে দেখতে খেলাটা ছেড়ে, সে খেলার কোন অংশটা বাদ পড়ে যাবে এই ভয়ে সে আর নামাজ পড়তে যায় না জামাতে। কি করে? জামাত শেষ হয়ে গেলে, খেলা শেষ হয়ে গেলে তারপরে গিয়ে মসজিদে নামাজ পড়ে কিংবা ঘরে পড়ে নেয়। এমনও লোক আছে খেলা ছাড়তে চায় না, এমনও লোক আছে একটা সিরিয়াল চলছে, সিরিয়ালের মাঝখানে কি বাদ চলে যাবে, ঠিক হবে না, সিরিয়ালটা শেষ হোক তারপরে যাবো, আছে না নেই? এমন লোক আছে খবর চলছে, এখন তো দেশের মাশাআল্লাহ নরম গরম, খুব ভালো খবর, এই খবর শুনতেই হবে, জামাত যাচ্ছে যাক, পরে নামাজটা পড়ে নিতে হবে, তাই না? অথচ জামাতে নামাজ পড়া কি সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। জামাত ছেড়ে দিয়ে খবর দেখে, জামাত ছেড়ে দিয়ে সিরিয়াল দেখে, জামাত ছেড়ে দিয়ে আপনার খেলা দেখে, যে মাঝে যদি কোন অংশ বাদ চলে যায় তাহলে আমার অনেক কিছু জানা বাদ চলে যাবে। যে জানা যে এলেম তার জন্য জানা জরুরি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানাহ চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা, এমন এলেম তুমি আমাকে দিও না, আমার এলেম আমাকে দিও না যে এলেম শিক্ষা করে কোনো লাভ থাকে না, সেই এলমের পেছনে কোনো লাভ থাকে না। কোন খেলাতে কে জিতলো, কোন খবরে কি হলো, কার ঘট কি হলো, এইসব জেনে যেন আপনার মাথাটা গোটায় রাজনীতি ভর্তি। সারা বিশ্বে কি হচ্ছে আপনাকে জানতেই হবে, কত গুরুত্বপূর্ণ, কত ভিআইপি মানুষ আপনি, যে আপনি অনেক সময় বাংলা বুঝতেও পারেন না, ইংরেজি শব্দ ব্যবহার করে আপনি বুঝতেও পারেন না, খবরটা ঠিক মতো বুঝতেও পারেন না, অথচ খবর শোনার জন্য আপনার তৎপরতা, টিভি রেখেছেন এ চ্যানেল থেকে ও চ্যানেল, এ চ্যানেল থেকে ও চ্যানেল, খবর শুনেই যাচ্ছেন, যেন কি ভিআইপি লোক আপনি, কিন্তু নামাজের জন্য আপনি ভিআইপি হতে পারলেন না। নামাজটা ছেড়ে, জামাতটা ছেড়ে দিলেন, জামাত ছেড়ে আপনি খবর দেখতে থাকলেন, এটা কিন্তু কোন প্রকারেই বৈধ না। এ হচ্ছে মুনাফেকদের নামাজ। আরেক শ্রেণীর মানুষের জন্য ভারী নামাজ আমি আপনাদেরকে বলি, এটা সৌদি আরবে দেখেছি, আমাদের দেশে আছে, হয়তো থাকতেও পারে, কারণ আমাদের দেশে এরকম সিস্টেম নেই। কখন? আজান হলে দোকান বন্ধ আমাদের দেশে আছে? হতেই পারে না। আজান হলে দোকান বন্ধ হতেই পারে না, দোকানদাররা জামাতে যায় না, কোন যদি নামাজি হয় কোন ফাঁকে নামাজটা পড়ে নাই, না হয়তো নামাজি নয় সে নামাজ পড়ে না, কিন্তু আজান হলে পরে দোকান বন্ধ, চাহে তুমি নামাজি হও চাহে না হও। এখন এই সময়ে আজান যখন হয়ে গেল তখন দোকান বন্ধ হয়ে যায়, সেই দোকানই করে কি, অনেকে বাইরে থেকে তালা বন্ধ করে দোকানের ভিতরে বসে থাকে, আর অনেকে করে কি, রুম যদি কাছে হয় রুমে চলে যায়, আর অনেকে যদি রুম দূরে হয় তাহলে কি করে, কোন রকম করে মসজিদে গিয়ে ওই নামাজটা খালি মাগরিব আর এশা, তার কারণ অন্য সময়ে তো থাকে না, আসরের সময় রুমে থাকে, জোহরের সময় রুমে থাকে, আর ফজরের সময় তো রুমের ভিতরে থাকে, তাই না? এখন দুটোর নামাজ হলে সমস্যা, মার্কেট খোলা থাকলে দুটো নামাজ, এশা আর মাগরিব আর এশা, এখন বাধ্য হয়ে বেচারি নামাজে যায়, বাধ্য হয়ে কি করবে, না দোকানের ভিতরে থাকতে পারছে আর রুম হচ্ছে দূরে, এই দেখেন এই ভারী, তখন নামাজটাকে বিশাল ভারী মনে হয়, যেমন কিছু মনে করবেন না, কিছু মানুষ আছে যারা ধূমপানে অভ্যস্ত, ধূমপান করে কিংবা জর্দা খায়, খৈনি খায়, পান খায়, তাদের রোজাটাকে বিশাল ভারী মনে হয়, ঠিক না ভুল? বিশাল ভারী মনে হয়, কতক্ষণে সূর্য ডুববে, কতক্ষণে সূর্য ডুববে ভাত খাবো তা নয়, কতক্ষণে সূর্য ডুববে একবার এক টান মারব, এই যে এমন একটা চাহিদা থাকে, ঠিক এই সমস্ত মানুষের জন্য নামাজটাও ভারী মনে হয়, নামাজটা কতক্ষণে শেষ হবে, আপনারা দেখেছেন অনেক সময়ে, আপনারা জুমার সময় দেখেছেন জুমার নামাজ পর সালাম ফেরার পর কত মানুষ আছে সালাম ফেরার আগেই দৌড় দেয়, তাই না? কেন দৌড় দেয়? সুবিধা কিছু পাবে বলে, যখন পুঁই শাকের সময় হয় আমাদেরকেও দৌড় দিতে হয়, পুঁই শাকটা খুব ভালো লাগে, পুঁই শাক পাবো না আগে ছোট দৌড়, সালাম ফেরা হলো না হলো ছোট, নামাজটা কত ভারী মনে হয়, কতক্ষণে সালাম ফেরা হবে, এইরকম বিষয় আছে, কিছু বিষয় আছে যখন সেই নামাজকে ভারী মনে করা হয়। সুতরাং এই সমস্ত ভারী জিনিস থেকে আপনাকে দূরে ফেলে আল্লাহর কাছে নামাজ পড়তে হবে, আল্লাহর সাথে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করতে হবে এক মনে একাগ্র চিত্তে, যেহেতু মুনাফেকদের জন্য এই ফজরের নামাজ খুব ভারী নামাজ, সুতরাং মুনাফেক হবেন না। এই জন্য হাদিসে আছে না, বলেছিলাম আপনাদেরকে, যে ব্যক্তি 40 দিন জামাত সহকারে তকবীরে তাহরিমা পাওয়া সহ নামাজ পড়বে তার জন্য দুটো সার্টিফিকেট, তাই না? কি দুটো সার্টিফিকেট? নম্বর এক, মুনাফিকের খাতা থেকে তার নাম লেখা যাবে, এ নাম কাটা যাবে, মুনাফিকের খাতা থেকে তার নাম কাটা যাবে, আর জাহান্নামের খাতা থেকেও তার নাম কাটা যাবে। আল্লাহু আকবার! কেন? জামাত সহকারে নামাজ পড়ার নিদর্শন হচ্ছে মুমিনের, মুসলিমের, সে কোনদিন মুনাফিক হতে পারে না, মুনাফিক যে সেই জামাতে নামাজ পড়তে যায় না, তাই 40 দিন একটা না এইভাবে নামাজ পড়লে তার মুনাফিকের খাতা থেকে নাম কাটা যায়। নামাজকে ভারী মনে করবেন না, দায় সালার মতো চটপট করে পড়ে নিয়ে কি করে অব্যাহতি মিলে সেই চেষ্টায় থাকবেন না, কারণ জানেন যে শান্তির সময় সংক্ষেপ হয় এবং কষ্টের সময় লম্বা হয়, তাই না? শান্তির সময় যখন আপনি থাকেন, দেশে থাকেন, তখন কত মনে হয় সময়টা চলে গেল, গল্প করতে করতে করতে করতে আসর হয়ে গেল, আবার আসরের নামাজ পড়ে এসে বসলেন, গল্প করতে করতে হ্যাঁ মাগরিব হয়ে গেল, কত তাড়াতাড়ি সময় যাচ্ছে, তাই না? আর যখন কষ্টের সময় হয়, যখন আপনার পেটে ব্যথা হয়, যন্ত্রণা হয়, তখন সময় কাটতেই চায় না, কাটতেই চায় না, ঠিক না ভুল? এই জন্য বলে সুখের সময় সংক্ষিপ্ত হয়। আসলে কি সময় ঘন্টাটা কমে যায় না? সময় একই থাকে, কিন্তু আপনার মনে হয়। এখন নামাজ যদি আপনার জন্য শান্তিময় হয়, তাহলে নামাজটাকে আপনি কতক্ষণে শেষ হয়, কতক্ষণে শেষ হওয়ার চেষ্টা করবেন, নাকি ধীরে ধীরে আলহামদুলিল্লাহ যতক্ষণ চলে ততক্ষণ চলুক, আপনার মনে শান্তি পাবে, নামাজকে ভারী মনে করলে এরকম হবে। পক্ষান্তরে যখন আপনি জানবেন যে নামাজ আপনার জন্য শান্তিপ্রদ, তাহলে আপনাকে মনে হবে যে তা চট করে শেষ হয়ে গেল। পক্ষান্তরে যদি তা ভারী ও কষ্টদায়ক মনে করেন, তাহলে তাড়াতাড়ি শেষ করার জন্য অস্বস্তি বোধ করে থাকবেন, তাহলে সে নামাজের সময় আপনাকে আরো লম্বা লাগারই কথা। পরন্তু মহান আল্লাহ যদি আপনার নিকট প্রিয়তম হন, তবে তার সাথে নিরালায় আলাপ করতে তো বিরক্তি ও অস্বস্তি বোধ করার কথা নয়, কারণ আপনি নামাজি, ইন্নামাল মুসাল্লি ইউনাজি রব্বাহ, মুসল্লি নামাজের সঙ্গে মোনাজাত করে, নিরালায় বসে কথা বলে। তাহলে কথা, যদি আপনি আল্লাহর কাছে, আল্লাহ যদি আপনার প্রিয়তম হয়, প্রিয়তমের সঙ্গে আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে পাশে বসে গল্প করতে খারাপ লাগবে না? তাড়াতাড়ি আল্লাহ, তাড়াতাড়ি যা বলছো তাড়াতাড়ি বলো না, নিশ্চয়ই তার সঙ্গে আপনি মিষ্টি মিষ্টি কথা বলেই যাবেন, বলেই যাবেন, কথা শেষই হবে না, কথা শেষই হবে না। আল্লাহ যদি আপনার প্রিয়তম হন, তাহলে তার সঙ্গে কথা বলতে আপনার মনে এই ছটফটানি কেন, বিরক্তি ভাব কেন, অস্বস্তি বোধ কেন? জেনে রাখবেন, প্রিয়তমের সাথে নিরালায় আলাপনের মিষ্ট স্বাদ তখনই পাবেন যখন আপনি সজ্ঞানে তার সাথে কথা বলবেন, যা বলছেন তা বুঝবেন। এখন আপনি যাকে ভালোবাসেন সে যদি কেরালা হয়, আপনি যাকে ভালোবাসেন সে যদি কেরালাওয়ালি হয় আর আপনি হন বাঙালি, তার সঙ্গে কথা বলে মজা পাওয়া যাবে নাকি শুধু ইশারায় কাজ ছাড়বেন? হ্যাঁ, এই জন্য সাধারণত নিজের দেশের মেয়ে ছাড়া কেউ বিয়ে করে না। কেন? অন্য দেশের মেয়ে যতই ভালো হোক, কিন্তু মনের স্বাদ, মনের কথা বলে যে একটা স্বাদ, সেটা পাওয়া যাবে না। এখন আপনি কেরালা বোঝেন না, আপনি তার সঙ্গে কথা বলবেন কোন টেস্ট পাবেন? টেস্ট পাবেন না। এই জন্য বলা হচ্ছে যে নামাজে আপনি যা বলবেন, যাকে বলবেন তার ভাষাটা আপনি বুঝুন। বলুন হুজুর, তাহলে তো সবাইকে আরবি শিখতে হবে, শিখুন না, যেহেতু কঠিন ব্যাপার। ঠিক আছে, কঠিন ব্যাপার যদি হয়, কম সে কম যেগুলো আপনি নামাজে বলেন সেগুলো শিখুন। আপনার সুরা ফাতিহাতে আপনি কি বলছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শেষ পর্যন্ত ওয়ালাদ দালিন, যেটা বলছেন সেটা মোটামুটি মানাটা মনে রাখুন যে আমি আল্লাহকে এই বলছি। আমি বলছি না যে শাব্দিক অর্থ জানতে হবে, আলহামদু মানে কি, লিল্লাহে মানে কি, রব্বুল আলামিন মানে কি, আর রহমান মানে কি, আর আমি বলছি না যে শাব্দিক অর্থ আপনাকে জানতে হবে, বরং আপনি সুরা ফাতিহার মাধ্যমে আল্লাহ তাআলাকে কি বললেন সেটা সার্বিকভাবে, মানে আমভাবে আপনাকে জানতে হবে যে আমি আল্লাহ তাআলাকে এই কথাটা বললাম। আপনি যখন বলছেন আল্লাহু আকবার, তার মানে কি? আপনি যখন বলছেন সুবহান রাব্বিয়াল আলা, তার মানে কি? শাব্দিকভাবে না জানলেও আপনাকে আমভাবে জানতে হবে যে আপনি আল্লাহর সঙ্গে, আল্লাহকে এই কথা বললেন। সুতরাং সজ্ঞানে যদি আপনি তার সঙ্গে কথা না বলেন, তাহলে কথা তৃপ্তি পাবেন না। নচেত পাগল যেমন প্রলাপ বকে এবং সে বকার মাধ্যমে কোনো শান্তি পায় না, তেমনি আপনিও পাবেন না। নামাজে আপনি যা বলছেন সম্পূর্ণ না হলেও মোটামুটি বুঝে বলুন, যা বলছেন তা সঠিকভাবে বলুন, নচেত আপনি কি বলছেন তা যদি আপনি নিজেই না বোঝেন, তাহলে অথবা দাদা বলতে গাধা বলেন, তাহলে অবস্থাটা কি হবে? নিশ্চয়ই সে আলাপে মজা পাবেন না, পক্ষান্তরে যার সঙ্গে আলাপ করবেন সে আপনার প্রতি রাগান্বিত হবে, ফল বিপরীত হবে। হ্যাঁ, এই জন্য নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা নামাজ পড়ো, যখন তোমরা নামাজ পড়ো, নামাজ পড়তে পড়তে, কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। নামাজ পড়তে পড়তে যদি ঘুম চলে আসে, নামাজ ছেড়ে দিয়ে ঘুমিয়ে যাও। কেন কেন নামাজ ছেড়ে দিয়ে ঘুমিয়ে যাও? হয়তো বা তুমি নামাজে যা পড়ছ তা বলার আগে কি হয়ে যাবে, হ্যাঁ, তুমি নিজে আল্লাহর কাছে ক্ষমা চাইতে যাবে, আর আসলে তুমি নিজেকে গালি দিয়ে বসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহ ফালইয়ানজুর মা ইউনাজিহি বিহি। মুসল্লি যে নামাজি, নামাজরত অবস্থায় সে তার রবের সঙ্গে মোনাজাত করে, নামাজটাই হলো মোনাজাত, নামাজের পরে হাত তুলে মোনাজাত না, নামাজটাই হলো মোনাজাত। সুতরাং সে আসলে রবের সঙ্গে মোনাজাত করে। ওয়ালা ইয়াজহারু বাদুকুম আলা বাদিন বিল কোরআন, অবশ্য বলা হয়েছে কোরআন পড়ার সময় জোরে জোরে পড়ুন, যাতে অপরাধ ডিস্টার্ব হয়। মোট কথা, মুসল্লি মোনাজাত করে, নিরালায় আলাপ করে আল্লাহর সঙ্গে। যদি আপনি বুঝে ও খেয়াল করে সুরা তথা দোয়া দরুদ পড়েন, তাহলে তার ফল যে সুন্দর ও মিষ্ট হবে, তা নিশ্চিত। আর ওই ফলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি নামাজে যা পড়েন তা বুঝে বলেন তাহলে তার ফলটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই কোন মুসলিম পূর্ণরূপে উযু করে, পূর্ণরূপে মানে অপূর্ণরূপে নয়, অপূর্ণরূপে উযু আছে না নেই, কিভাবে তাকে সে এমন ভাবে উযু করল, হ্যাঁ কোন রকম দায় ছাড়া, এখানে ওখানে নিল পানি হাতে নিয়ে মুখে বুলিয়ে নিল, ঠিক মতো উযু করল না, কিংবা তিনবার ধোয়ার জায়গাতে একবার একবার পানি নিয়ে হাত শেষ করে একবার বুলিয়ে নিল, এই যে অপূর্ণ উযু, অপূর্ণ উযু না, পরিপূর্ণ উযু যদি করে তাহলে কি হবে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার এই অবস্থা হবে যে তাতে যা বলছে তা বুঝে, উযু করার পর সে দুরাকাত নামাজ পড়ে, আর নামাজ পড়ে সময় কামা ফাসাল্লা ফাহমিদাল্লাহ ওয়া আসনা আলাইহি ওয়া মাজ্জাদাহু বিল্লাযী হুয়া আহলু ওয়া ফারাগা কালবুহু লিল্লাহ, নামাজে দাঁড়িয়ে সে তার আল্লাহর জন্য তার হৃদয়কে কি করে দিল, একদম খালি করে দিল আল্লাহর জন্য, আর সে নামাজে যা বলছে তা বুঝল, তখনই সে ফিরে আসে, নামাজ থেকে ফিরে আসে, জানেন কার মতো? প্রথম দিনের শিশুর মতো, যে দিনে তার মা তাকে জন্ম দিয়েছে। কিসের জন্য? যেহেতু আপনি নামাজে যা পড়লেন তা বুঝলেন, এই জন্য এই ফজিলতে শিশুর মতো নিষ্পাপ হয়ে নামাজ সম্পন্ন করে আসবেন আপনি। নামাজের রূহ বা জান আনতে যে জিনিস বেশি সাহায্য করে তা হল নামাজে যা পড়া হয় বা বলা হয় তার অর্থ বুঝা, অন্যথায় নারকেলের খোসা, যেমন আগে বললাম নারকেলের খোসা না ভেঙে উপরে কামড় দিলে যেমন নারকেলের স্বাদ পাওয়া যায় না, পরন্তু মেহনত বরবাদ ও দাঁতে দরদ হয়, অনুরূপ আরবি ভেঙে না বুঝে নামাজ পড়লে নামাজেরও কোন স্বাদ পাওয়া যায় না, বিশেষ কোন তৃপ্তি ও ফল লাভ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রাজুল লা ইয়ানসারিফু ওয়ামা কুতিবা লাহু ইল্লা উশরু সালাতিহ, বান্দা নামাজ পড়ে অথচ তার নামাজে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন অথবা দুই ভাগের এক ভাগ কি হয়, তার সব হয় কবুল হয়, বাকি নামাজ তার বরবাদ যায়। আর কিভাবে? সেটা কথা আগে বলেছি যে আপনার নামাজের মধ্যে যেমন মন থাকবে সেরকম কবুল হবে, সেরকম সব হবে। বলা বাহুল্য, যার নামাজ যত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ মোতাবেক হবে, আল্লাহ রাসূল কি বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এবারে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে যা কিছু বলেছেন সবগুলো ফরজ না হলেও কিছু কি আছে, ওয়াজেব আছে, কিছু মুস্তাহাব আছে, তাই না? সবগুলো রুকুন না হলে কিছু ওয়াজেব আছে, কিছু মুস্তাহাব আছে। রুকুন কাকে বলে? যা রুকুন ছেড়ে দিলে পরে সহু সিজদা দিলেও তা নামাজ হয় না। ওয়াজেব কাকে বলে? যা ছেড়ে দিলে সহু সিজদা দিলে তা হয়ে যায়, নামাজ হয়ে যায়। আর সুন্নাত বা মুস্তাহাব কাকে বলে? যা ছেড়ে দিলে কোনো সমস্যা হয় না, ঠিক আছে? উদাহরণস্বরূপ নামাজে সুরা ফাতিহা পড়া রুকুন, ছেড়ে দিলে নামাজই হবে না, সিজদা করা রুকুন, ছেড়ে দিলে নামাজই হবে না। আচ্ছা ওয়াজেব হুজুর তাসাহুদ, মাঝখানে যেটা আত্মা হাতে পড়েন মাঝখানে, এটা পড়া কি ওয়াজেব? যদি ছেড়ে দেন তো শেষে সহ সিজদা দিলে হয়ে যাবে। সুন্নত কি? রফা দান করা সুন্নত, তারপরে বুকে হাত বাঁধা সুন্নত, তারপরে আপনার জোরে আমিন বলা সুন্নত, যদি এগুলোকে ছেড়ে দেয় তা সহ সিজদাও লাগবে না, নামাজ হয়ে যাবে। যে ব্যক্তি চাইবে আমি পরিপূর্ণরূপে সব নব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দশ ভাগের এক ভাগ না, আমি পরিপূর্ণ একশো পার্সেন্ট সব নব, তাহলে আপনাকে করতে হবে কি, নামাজে যা পড়ছেন তা বুঝতে হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো পূর্ণভাবে নামাজ পড়তে হবে, তবেই আপনার একশো পার্সেন্ট সব হবে, নচেৎ কমি অনুসারে আপনার সবের কমি হতে থাকবে। মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুন, ইমানদাররা তোমরা এমন অবস্থায় নেশা অবস্থায় নামাজ পড়তে এসো না, মদ খেয়ে নামাজ পড়তে এসো না। কেন? আপনারা জানেন সাহাবাদে প্রথম প্রথম প্রথম দিকে মদ হারাল ছিল, তাই না? মদকে তখন হারাম করা হয়নি, আল্লাহ বললেন তোমরা মদ খাও কিন্তু নামাজ মদ খেয়ে নামাজ পড়তে এসো না। যেমন বলা হয়েছে যে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে নামাজ পড়তে এসো না, কেন? নাফাইনাল মালাইকাতা তাতাআযা মিম্মা ইয়াতাআযা মিনহু বনু আদম, যে জিনিসে মানুষ কষ্ট পায় মুখের গন্ধে মানুষ কষ্ট পায়, সুতরাং ফেরেশতাও কষ্ট পাবে। অতএব মুখের গন্ধ রেখে তুমি নামাজে এসো না, তবে বিড়ি সিগারেটের গন্ধ মাফি মুশকিল, এটা সমস্যা নেই, কারণ মসজিদে এলে বিড়ি ফুঁকে মসজিদে এলে গন্ধ লাগে না, তাই না? নাকি যারা খায় তাদেরকে লাগে না, বাকি লোককে লাগে? হ্যাঁ, সুতরাং এটাও যখন গন্ধ আছে তখন তা খেয়ে মসজিদে আসা যাবে না। আল্লাহ তাআলা বললেন মদ খেয়ে নামাজে এসো না, কেন? গন্ধ লাগার জন্য না, হাত্তা তাআলামু মা তাকুলুন, যাতে তোমরা নামাজে যা বলো তা বুঝতে পারো। নামাজে নামাজ পড়তে দাঁড়িয়ে এখন উল্টো পাল্টা বুঝতে লাগবে, তাই না? হ্যাঁ মিয়া, হ্যাঁ। যেমন একটা কথা বলেছিলাম যে মদ খেয়ে এসেছে, আর মদ খেয়ে এসে যখন তকবির দেবে, তকবির যখন দিচ্ছে তখন আল্লাহ কি বলতে হয়? আল্লাহ আল্লাহ ইয়াস্তর, আল্লাহু আকবার বলা বাদ দিয়ে কি বলেছে? আল্লাহ ইয়াস্তর। এই যে সৌদি আরবের কথা কথা বলেন, আল্লাহ ইয়াস্তর, কিছু হলে বলে আল্লাহ ইয়াস্তর। এই যে আমরা বলি আল্লাহ বাঁচায়, আল্লাহ বাঁচায়, এরা আরবিতে বলে আল্লাহ ইয়াস্তর। কিছু পাপের কথা হলে, খারাপ কথা হলে আল্লাহ ইয়াস্তর, অভ্যেস হয়ে আছে। এখন মদ খেয়েছে, ওইটাই দিমাগে আছে, নামাজ পড়তে দাঁড়িয়েও সে আল্লাহ আকবার বলা বাদ দিয়ে কি বলছে? আল্লাহ ইয়াস্তর। এইরকম অবস্থা হবেই অভ্যেসগত ভাবে। এখন নামাজ মদ খেয়ে এলেন, নামাজ পড়েন, তো আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতে যাই না, কি বলে বসে থাকবেন? সিরাতাল লাযিনা আনআমতু আলাইহিম যদি বলেন, নামাজ হবে? আনআমতু মানে কি? এই তো মানে বুঝতে হবে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আপনি যদি বলেন আনআমতু আলাইহিম, মানে হে আল্লাহ তাদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। আর আপনি যদি আনআমতু বলেন, তার মানে হে আল্লাহ তুমি তাদের পথ দেখাও যাদেরকে আমি নিয়ামত দিয়েছি। আল্লাহ, চিন্তা করতে পারেন কি অবস্থাটা হবে? আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে, এইভাবে উল্টে যাবে। সুতরাং নামাজে যা পড়ছেন তা বোঝার গুরুত্ব এখান থেকে আন্দাজ করুন। আল্লাহ বললেন, খবরদার তোমরা নামাজে এসো না নেশাগ্রস্ত অবস্থায়। নেশাগ্রস্ত অবস্থায় নামাজে এসো না। তাহলে যারা নেশাগ্রস্ত মাদক দ্রব্যের মতো ঐদাস্য, গাফলতি, খেলতামাশা, পার্থিব্য সম্পদ এবং নামাজি নামাজে যা বলছে তা বুঝতে চেষ্টা না করার ফলে যে আলস্য আসে, যাকে নেশাগ্রস্ত করে রেখেছে, সে নামাজের নিকটে আসার যোগ্য না অযোগ্য? বলুন, আল্লাহ তাআলা কি বললেন? যে নামাজে যতক্ষণ না বুঝছো ততক্ষণ নামাজে এসো না। আর আপনি নামাজে যা বুঝছেন এমনিতেই মদ না খেলেও বুঝেন না, মদ না খেলেও নেশাগ্রস্ত, তার মানে আপনি আলহামদুল বুঝেন না, আল্লাহ আকবর মানেও বুঝেন না, সুবহান রাব্বিল আলাও বুঝেন না, আত্তাহিয়াতুলিল্লাহ মানে বুঝেন না, আল্লাহুম্মা সাল্লি আলাও বুঝেন না, কিছুই বুঝেন না, তো আপনি কি নামাজে আসার যোগ্য? দেখেন এই কথা শুনি আবার কেউ নামাজ ছেড়ে দিয়েন না। অনেকে অনেকে মনে করতে হুজুর তাআলা বলেন আমাদের কোনো লাভই নেই, দিয়ে নামাজ ছেড়ে দেয়, তাই না? ওই এক জায়গায় ওয়াজ করলাম, বললাম যে আজকে ঈদের দিনে যারা এসেছে, যারা রোজা রাখেনি তাদের ঈদ পড়ার কোনো অর্থ হয় না। বাস তারপর থেকে ঈদই পড়ে, রোজাও রাখে না, ঈদও পড়ে না। এই হাসপাতাল থেকে এক লোক টেলিফোন করলো, হুজুর যদি কেউ ছোট ছোট ছোট ছোট দাড়ি রাখে কোনো ফায়দা আছে? না না, ছোট দাড়ি রেখে কোনো ফায়দা নেই, দাড়ি রাখতে হলে কমসে কম এক মুঠি রাখতে হবে, এক মুঠি পরে সে ছাড়তে পারে, এক মুঠির কম যে রাখবে তার দাড়ি রাখার কোনো দাম নেই। সে বেচারি দাড়িগুলো একদম লম্বা লম্বা ছিল, শুনলাম পরে টেলিফোন করে বলছে হুজুর আপনি এই ফতোয়া দিলেন, সে তো সব একবারই চেঁচে ফেলেছে। বুঝতে পেরেছেন? যখন লাভ নেই তখন রাখবো কেন? এখন যদি আপনি বলছেন হুজুর নামাজের মানেই বুঝি না, আল্লাহ তাআলা বলছেন না বুঝে তোমরা এসো না, তাহলে নামাজ পড়তে আসবো না, খালাস নামাজের দরকার নেই। না তা বলছি না, আমি বলছি শিখুন, নামাজে যা বলবেন তা ভালো করে বুঝুন এবং শিখুন। ফল কথা, সর্বপ্রকার মাদকতা, নেশা, ঐদাস্য, অমনোযোগিতা থেকে পবিত্র হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে তার সাথে আলাপ করতে হবে। এই গুরুত্ব দেওয়ার জন্যই আপনাকে বলছি নামাজ কায়েম হবে কিভাবে। নামাজ কায়েম করুন ঠিক যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করতে বলেছেন। নামাজে যা পড়ছেন তা বুঝুন, এ কিন্তু গুরুত্ব, খুবই গুরুত্ব। আর এই গুরুত্ব বোঝাবার জন্য এই কথাটা বললাম। আল্লাহ তাআলা বলছেন যে যতক্ষণ না তোমরা নামাজে যা বুঝেছ মাদক নেশা অবস্থায় নামাজে এসো না। সুতরাং আমাদের চেষ্টা করা উচিত আমরা নামাজে কি বলছি, আমি বললাম শাব্দিক অর্থ শেখার দরকার নেই, আবার আলিফ বা তা আশা করে আরবি শিখতে হবে তা না, এখন বাংলাতে অনুবাদ বেরিয়েছে, বাংলায় অনুবাদগুলো দেখে আপনি কমসে কম শিখুন সূরা ফাতিহার মানে কি, সুবহান রাব্বিয়াল আলা মানে কি, সুবহান রাব্বিয়াল আজিম মানে কি, আল্লাহ আকবর মানে কি, আত্তাহিয়াতু মানে কি, ইত্যাদি ইত্যাদি। আর বিশেষ করে যেগুলো আপনার চাওয়া, যেগুলো আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, আপনার জন্য কত সুন্দর সুন্দর দোয়া আছে, সেগুলো আপনি আল্লাহর কাছে চাইছেন, অথচ আপনি জানেন না যে আমি আল্লাহর কাছে চাইছি। না চাইলে পরে নিজেরই ক্ষতি হবে, আর এমন নামাজ কাল কিয়ামতের দিনে বুঝতেই পাচ্ছেন যে বড় দুর্বল হবে। সেই দুর্বল নামাজ নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে আপনি নিজেই লজ্জা পাবেন, আর সেই দুর্বল নামাজ নিয়ে আপনি কিভাবে জান্নাতে যাবেন সেটাও আপনি ভেবে দেখবেন। আল্লাহ তাআলা বলছেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতের মধ্যে, জাহান্নামের মধ্যে, জাহান্নামীরা কথা বলবে, জান্নাতীরা কথা বলবে, জান্নাতীরা কিছু জাহান্নামীকে দেখে বলবে হাগো তোমাদেরকে সাকার জাহান্নামে কে দিল? সাকার একটা জাহান্নাম, ওমা আদরাকা মা সাকার, লা তুবকি ওয়ালা তাজার, লাওয়াহাতুল লিল বাশার, ছায়ে কথা কইবে না এমন জাহান্নাম, যে জাহান্নাম লাওয়াহাতুল লিল বাশার, চামড়াকে গরম করে দেবে, চামড়া গরম করে দেওয়া জাহান্নাম। চামড়া শুধু গরম করবে, চামড়া গরম করবে না পোড়াবে। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বদলনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আবার নতুন চামড়া গজাবে, গজাবে নতুন চামড়া আবার গজে যাবে, আর সেই চামড়া আবার পুড়বে, তাই না? আল্লাহর কাছে কোন অসম্ভব আছে এটা? সূর্যকে খেয়াল করুন তো, সূর্য কোটি কোটি বছর ধরে জ্বলছে, তাই না? কি জ্বলছে, কি সেখানে জিনিস আছে, জিনিসটা জ্বলতেই আছে, জ্বলতেই আছে, শেষ হয় না। আপনার তেল শেষ হয়ে যায়, আপনার কারেন্ট শেষ হয়ে যায়, আপনার কয়লা শেষ হয়ে যায়, আপনার লাকড়ি বা কাঠ শেষ হয়ে যায়, আগুন নিভে যায়, কোটি কোটি বছর ধরে সূর্যটা জ্বলছে, কি জ্বলছে? ভাববেন না যে চামড়া পুড়ে শেষ হয়ে গেল তো শেষই হয়ে গেল, এরা চাইবে যে আল্লাহ তুমি আমাদের আমাদেরকে শেষ করে দাও, আমাদের ধ্বংস হয়ে যায়, আমাদের মারা যায়। আল্লাহ বলবে না, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, সেখানে মরণও নেই আর থাকার মতো বাঁচার মতো জীবনও নেই, না বাঁচবেন না মরবেন, চামড়া গরম করা। মা সালাকাকুম ফি সাকার, এই তোমরা সাকার জাহান্নামে কি করে গেলে? তাদের প্রথম উত্তর হবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, দুনিয়ার বুকে আমরা নামাজি ছিলাম না, আমাদেরকে নামাজ পড়তে বলা হতো, নামাজ পড়তাম না, অথবা নামাজ পড়তাম ঠিক মতো পড়তাম না। নামাজের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন? সুতরাং এই কথা বললাম, আর আপনাদের সময়ও লম্বা হয়ে যাচ্ছে, আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহ। আবার আগামী দর্শে আরো অনেক কথা আছে, আপনারা যখন শুরু করেছে আসতে তখন অনেক কথা বলবো। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।